আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব ইসলাম নিয়ে। যেহেতু আমরা সবাই মুসলমান, ইসলামকে আমরা ভালোবাসি, ইসলাম আমাদের দিন এবং একমাত্র দিন, যে দিন ছাড়া আল্লাহর কাছে অন্য কোন দিন গ্রহণযোগ্য নয়, অন্য কোন দিন দিন নয়। তার মানে যে আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য কি করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি। দেখছেন, ইসলামও হচ্ছে বড় নিয়ামত। আল্লাহ ইসলামকে নিয়ামত বলছেন, এই নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন অবলম্বন করবে, অন্বেষণ করবে, ফালাই ইউকবালা মিন, তার থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে আল্লাহ তাআলা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন হলো একমাত্র দিন কি, আল্লাহর কাছে ইসলাম। একদম ইসলাম ছাড়া অন্য কোন দিন কোন মানুষের কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। পূর্ণ মানবতার জন্য, মানব মণ্ডলীর জন্য একমাত্র দিন হল ইসলাম। আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীর ধর্মের এই দিনের নাম কি ছিল, ইসলাম। সেই ইসলাম থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদাতি হয়ে গেছে, তারা নিজের ধর্মের নিজে নিজের একটা নাম রেখে নিয়েছে। ইহুদি খ্রিস্টান এসব আল্লাহর নাম রাখা না, নাসারা আল্লাহর নাম না। তার মানে ওরা নিজেরা এই সব নাম নিয়ে পৃথক পৃথক হয়ে গেছে ইসলাম থেকে সরে গিয়ে। এখনো পর্যন্ত ইসলাম আমাদের কাছে আছে, কিন্তু ইসলামও আবার বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। কেউ শিয়া হয়েছে, কেউ সুন্নি, কেউ অমক তমক, বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। কেউ কাদিয়ানি, কেউ আপনার বাহাই, কেউ আবার কত রকম দুরুজ ফুরুজ, কত রকমের নাম নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু ইসলাম যেটা আসল ইসলাম, সেটা হচ্ছে সংস্কারপন্থী আহলে সুন্না ওয়াল জামাআহ। আহলে সুন্না সবাই দাবি করে, ওই যে মাজারি তারাও বলে আমরা আহলে সুন্না, বিদাতিরাও বলে আমরা আহলে সুন্না, তাই না? যারা মজাব নিয়ে বাড়াবাড়ি করে তারাও বলে আমরা আহলে সুন্না, আহলে সুন্না। কিন্তু আহলে সুন্নার মধ্যে সব থেকে যেটা শ্রেষ্ঠ, সেটাই হচ্ছে আসল ইসলাম, খাঁটি ইসলাম, আর সেটা হল মা আনা আলাইহি ও আলিয়ম ও আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শে প্রতিষ্ঠিত আছে, সেটাই হচ্ছে কি, ফেরকা নাজিয়া, সেটাই হচ্ছে তায়েফা মানসুরা, সেটাই হচ্ছে আসল পথ, সেটাই হচ্ছে দিনের পথ, সেটাই হচ্ছে ইসলাম, খাঁটি ইসলাম। সংস্কারপন্থী যারা, যারা সহি হাদিস নিয়ে চলতে চায়, জয়ীফ হাদিস জাল হাদিসের দিকে ভ্রক্ষেপ করে না, আর ওই যে গাজীপুকুরের দলিল দিয়ে হাজীপুকুর দখল করার চেষ্টা করে না। দলিল থাকলে নিয়ে এসো, আল্লাহ নবীর নূরের তৈরি, ঠিক আছে, দলিল দাও, স্পষ্ট দলিল নিয়ে এসো, কোরআন থেকে হাদিস থেকে, অপব্যাখ্যা করলে হবে না। আল্লাহ বলেছেন নূর, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে নূর, সেই নূর কোরআনকে বোঝানো হয়েছে, ওরা বলছে না নূর হচ্ছে আল্লাহর নবী, এইভাবে জবরদখল করে না, একটা দলিল নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিয়ে গাজীপুকুরের দলিল আর হাজীপুকুর দখল করবে, এটা মোটেই হতে পারে না। সামান্য একটু সম্পর্ক থাকলে, একরকম কথা হলে সে দলিল, না না এরকম দলিল না, দলিল আর স্পষ্ট দলিল ভিত্তিক যারা, সহি দলিল ভিত্তিক যারা চলতে চায়, তারাই হচ্ছে আসলে আহলুস সুন্না। আহলুস সুন্না কেন বলা হলো, যেহেতু ওখানে শিয়া আছে, শিয়ার আলাদা হয়ে গেছে, যারা সুন্নাহ নিয়ে চলে আর নবীর তরিকার উপরে চলে, আর নবীর তরিকা হাদিস থেকে, সহি হাদিস থেকে প্রমাণিত হয়, সুতরাং যারা সহি হাদিসকে মেনে চলে এবং সহি হাদিসের সামনে এর ওর কথাকে প্রাধান্য দেয় না, তারাই হল খাঁটি আহলে সুন্নাহ। আর তাছাড়া মজাবধারীদের কথা বলেন, যারা মজাব মেনে চলছে, তাদেরও উচিত হল প্রকৃত হানাফিকে যে সহি হাদিসকে মেনে নেবে। কেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস সহি হলে সেটাই আমার মজহাব। তাহলে প্রকৃত হানাফি হবে সেই যে নিজের মজহাবে কি আছে না দেখে কি করবে, সহি হাদিসের মশলা নেবে। ঠিক প্রকৃত মালিকই হচ্ছে সেই যে ইমাম মালিকের কথা না মেনে যদি সহি হাদিস তার বিরোধী হয়, সহি হাদিসকে মেনে নেবে, সেই হবে আসল মালিকই। কেন, ইমাম মালিক বলে গেছেন, যে সহি হাদিসই হলো আমার মজহাব। এরকম ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল সবাই বলে গেছেন সহি হাদিস হচ্ছে আমার মজহাব। তাহলে আসলেই হচ্ছে সহি হাদিসের মজহাবকে সবাই মানতে হবে, সবাইকে মানতে হবে। বাকি সহি হাদিসের পরিপন্থী যদি কোনো মজহাব আসে তা সেই মজহাবকে মানা আমাদের জন্য জায়েজ হবে না। অতএব চার মজহাবের মধ্যে এক মজহাবের তাকলিদ করে, চার মজহাব হলো কেন কামকাতে, কেন পাঁচ হলো না, ছয় হলো না, কেন তিন হলো না, চার হলো না, এ দুই হলো না, চার মজহাব হলো কেন? নিশ্চয়ই কারণ আছে। এই রাজনৈতিক কারণে আমরা চারটে মজহাবে ভাগ করে নিলাম, বললাম যে চারটের মধ্যে একটা মানতে হবে বাকি মানা চলবে না। এটা কোন ভিত্তিতে, কোন ভিত্তিতে? ওরা বলছে বুখারী মুসলিমের হাদিস সব সহি, এটা কোন ভিত্তিতে? ইজমার ভিত্তিতে বলছে, এটাও ইজমার ভিত্তিতে। এখানে ইজমা হলো তোমাকে কে বলল? ইজমা কাকে বলে? ইজমা কিভাবে হয়েছে যে চার মজহাবের এক মজহাবে তাকলিদ করতে হবে? মুহাদ্দিসিনরা ওরা আবার দাবি করে যে মুহাদ্দিসিনরা এক এক মুহাদ্দিস এক এক বলে, ইমাম বুখারী সাফি ছিলেন, ইমাম তিরমিজি আবু হানিফা হানাফি ছিলেন, কি কি দাবি করে না? মুহাদ্দিসিনদের কোন মজহাব নেই। হয়তো কোন কোন ইমামকে তার তার মানে ইজতিহাদগুলো তিনি মেনেছেন, নিয়েছেন, যেখানে হাদিস পাননি একজন ইমামের ইজতিহাদ নেওয়া হবে, সমস্যা নেই। কিন্তু সব জায়গাতেই যে প্রত্যেক কথায় কথায় যারা একটা মজহাবকে মানতে হবে বলে, তারাই হচ্ছে আসলে কি মুকাল্লিদ, মুকাল্লিদিন বলা হয় যারা অন্ধভাবে বিনা দলিলে অপরের কথাকে, একজন ইমামের কথাকে, শুধু একজনের আবার একজন ইমামকে মেনে নেবে, অন্য ইমামের কথা মানবে না, এটা ইসলাম হতে পারে না। আসল ইসলাম হল এজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, হাদিস সহি হলে সেটাই আমার মজহাব, এটাই হচ্ছে খাঁটি ইসলাম। ইসলামের কথা বলছিলাম, ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে আনুগত্য, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ইসলাম মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। আত্মসমর্পণ করা মানে খালাস, আমি আর আর নিজের গোয়ার্তুমিতে থাকব না, নিজের মতে থাকব না, নিজে আর আপনার বিরোধিতায় থাকব না, আমি আপনার সামনে কি করলাম, আত্মসমর্পণ করলাম, নিজেকে সমর্পণ করলাম, আপনি যা বলবেন আমি তাই শুনব, আপনি যে পথে নিয়ে যাবেন আমি সেই পথে যাব। এ হল কি? আত্মসমর্পণ করা, নিজেকে দুর্বল রূপে পরিচয় দিয়ে অপরের বশ্যতা স্বীকার করার নাম হল ইসলাম। এটা হচ্ছে আবিধানিক অর্থ। শরী পরিভাষায় ইসলাম হল তিনটে জিনিস, মনে রাখবেন, শরী ভাষায়, শরী পরিভাষায় ইসলাম হল তিনটে জিনিস। আল ইসতিসলামু লিল্লাহি বিত্বহীদ, তৌহিদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তৌহিদের সাথে মানে শিরিক করলে হবে না, যদি আপনি শিরিক করেন তাহলে আপনি মুসলিম নন। তৌহিদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আর ওয়াল ইনকিয়াদু লাহু বিত্বাআহ, আর আনুগত্যের সাথে আল্লাহর অনুবর্তী হওয়া, আল্লাহ তাআলার দিনের অনুবর্তী হওয়া। আর তিন নম্বর হচ্ছে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহ, শিরিক এবং মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করা, এ হচ্ছে ইসলাম। যদি আপনার ভিতরে তৌহিদ না থাকে আপনি মুসলিম হতে পারেন না, যদি আপনার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য না থাকে আপনি মুসলিম হতে পারেন না, যদি আপনার ভিতরে শিরিক থাকে কিংবা মুশরিকদের সাথে সম্পর্ক থাকে, যারা মুশরিক, যারা মূর্তি পূজারী, যারা কবর পূজারী, তাদের সঙ্গে সম্পর্ক থাকে, এমন সম্পর্ক যে অন্তরঙ্গতা, তাহলে পরে আপনার ইসলাম ইসলাম নয়, সেই ইসলাম খাঁটি ইসলাম হতে পারে না। তাহলে তিনটে কথা মনে রাখবেন, ইসলাম হল তাওহীদের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের সাথে তার অনুবর্তী হওয়া, শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এই হচ্ছে ইসলাম। ইসলাম আম ও খাস, ইসলাম ব্যাপক অর্থে আর ইসলাম খাস অর্থে। আম বা ব্যাপক অর্থে ইসলাম কেমন? যখন থেকে রসুল প্রেরিত হয়েছেন তখন থেকে কিয়ামত অবধি বিধিবদ্ধ নিয়মে আল্লাহ ইবাদতকে ইসলাম বলা হয়। তার মানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে আসল দিন সেটাকে কি বলা হয়? ইসলাম। প্রত্যেক যুগে মুসা আলাইহিস সালামের সাহাবা যারা, তাদের যে দিন ছিল সে দিনের নাম কি ছিল? ইসলাম। নূহ আলাইহিস সালামের যে দিন ছিল দিনের নাম কি ছিল? ইসলাম। তাদের আর সাহাবাদের নাম কি ছিল? মুসলমান বা মুসলিমিন। মুসলমান এ হচ্ছে ফার্সি শব্দ, অনেকে বলে মুসলমান বলা ঠিক না, বলছে মুসলিম বলতে হবে না, মুসলিমুন বলতে হবে, কেন না? আরবিতে আছে, আরবিতে আছে মুসলিম, মুসলিমুন, মুসলিমিন, আর মুসলমান হচ্ছে ফার্সি শব্দ। তাই বলছি যে ফার্সি শব্দ যদি হয় বহু বচন সমস্যা কি আছে, কিন্তু অনেকে বলে না কোরআন হাদিসে মুসলমান শব্দ ব্যবহার হয়নি। এমন অনেক শব্দ ব্যবহার হয়নি, আমাদের দেশে প্রচলিত আছে, যেমন ওরা বলে নামাজ বলা হবে না, কি বলতে হবে? সালাত, কারণ শরী পরিভাষা হল সালাত, কিন্তু আমাদের দেশে সেই সালাতটাই নামাজ বলে পরিচিত। সিয়াম বলতে হবে, রোজা বলা হবে না, এরকম অনেক ফার্সি শব্দ আমাদের দেশে চালু হয়ে গেছে আমাদের দেশের ভাষা হিসাবে। প্রথম প্রথম লোককে বোঝানোর জন্য বলা হতো এটা নামাজ, এটা রোজা ইত্যাদি। এখন সালাত সিয়াম ঠিক আছে, কিন্তু এইটা বললে যে ক্ষতি হবে এমন কথা না, এটা বললে গোনা হবে তা না। সরি, যে পরিভাষা আছে তার থেকে আমরা যেমন অনেক এমন অনেক কথা আছে যেগুলো শব্দ আরবিতে বলি না, শরীয়তের সমস্ত কথা তো আরবিতে বলি না, তাহলে তো আরবি শিখতে হবে। বরং সেগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে আমরা বুঝিয়ে থাকি মানুষদেরকে যে এটা নামাজ, এটা রোজা, এটা হজ, জাকাত যেমন হয়ে গেছে আরবি শব্দে, সেরকম সিয়াম সালাত মাফি মুশকিল, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এটা যে বলা চলবে না তা না, শরীয়তে যদি কোনো মানে ক্ষতি থাকে তাহলে হয়তো আমরা বললাম না, ঠিক আছে। বাকি ক্ষতি না থাকলে, যেমন মোয়ানাকা, মোয়ানাকা শরীয়তের একটা কি একটা ভাষা, সেই মোয়ানাকাকে আমরা কোলাকুলি বলি, অনেকে বলে আলিঙ্গন, বলে না আলিঙ্গন মরা হবে না, কারণ কি আলিঙ্গন মনে হচ্ছে লিঙ্গে লিঙ্গে মিলন, ঠিক আছে তাহলে বলো না, হ্যাঁ এটা ঠিক আছে, এটা বলা হবে না, এই আলিঙ্গন শুধু স্বামী স্ত্রীতে হয়, ঠিক আছে তাই হবে, তাহলে আলিঙ্গন মোয়ানাকার তর্জমায় আলিঙ্গন বলা হবে না। আসলে মোয়ানাকার তর্জমা হলো, অনুবাদ হলো গর্দানে গর্দান মিলানো, অনুক মানে কি গর্দান, তো মোয়ানাকা মানে হলো গর্দানে গর্দান মিলানো, তার সঙ্গে পেটে পেট বুকে বুক মিলানো নয়, বুঝতে পারছেন। তাহলে কোলাকুলিও হবে না, কোল কোল তো কোথায় হয়, এখানে হয়, তাহলে কোলের সঙ্গে কোল মিলানো এটাও ঠিক না, গর্দানে গর্দান মিলানো অতএব মোয়ানাকা বলতে হবে। হ্যাঁ আমরা বলবো ঠিক আছে ওই শব্দগুলো বলো না, কারণ ওতে ক্ষতি আছে। কিন্তু নামাজ যদি বলি তো নামাজ মানে কি, আমরা বলি সালাতের যে মানে নামাজের সেই মানে, সিয়ামের যে মানে রোজাতে সেই মানে যদি আমরা ব্যবহার করি তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। মোট কথা আম ইসলাম হচ্ছে যে সেটা প্রত্যেক নবীর, আমাদের নবী এবং প্রত্যেক নবীর দিন হচ্ছে কি ইসলাম, কিন্তু প্রত্যেক নবীর শরীয়ত হচ্ছে পৃথক পৃথক, দিন আর শরীয়ত, দিন সবারই এক কিন্তু শরীয়ত আলাদা আলাদা। শরীয়ত মানে কি, বিভিন্ন আইন বিধান, দিন একই কিন্তু এক এক নবীর যুগে এক এক রকম। যেমন ঈসা নবীর যুগে মদ খাওয়া হালাল ছিল কিন্তু আমার নবীর যুগে হারাম হয়ে গেল, ইউসুফ নবীর যুগে তাজিমি সিজদা জায়েজ ছিল, আমার নবী কি করলেন হারাম করলেন, আমার নবীর যুগে তাজিমি সিজদা চলবে না আর ইবাদতের সিজদা তো চলবেই না, এই রকম আর কি। এক এক নবীর শরীয়ত আলাদা আলাদা। সুতরাং আম ভাবে ইসলাম হল আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যে দিন থাকবে সেই একই নিয়মে ইবাদত করার নাম হলো কি, এটা হচ্ছে ব্যাপক ইসলাম। আর খাস বা বিশেষ অর্থে ইসলাম হল বিশেষভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়ে প্রেরিত হয়েছেন সেটাই হচ্ছে ইসলাম, বর্তমানে সেটাই হচ্ছে ইসলাম, আর সেটাই হচ্ছে একমাত্র দিন সমস্ত মানুষের জন্য, দিন শুধু মুসলমানদের জন্য না, শুধু আরবের জন্য না, আর শুধু মুসলিম রাষ্ট্রগুলোর জন্য না, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম হচ্ছে একমাত্র দিন, কেউ মানল চাহে না মানল, আর মানলে তার উপকার আছে, আর না মানলে তার হিসাব আছে, তাকে হিসাব দিতে হবে, আর অন্য দিন তার কাছ থেকে আল্লাহ তাআলা কবুল করবেন না, গ্রহণ করবেন না। ইসলামের রুকুন কয়টি, এটা কে বলবে, ইসলামের রুকুন কয়টি, পাঁচটি, কি কি, প্রথম হচ্ছে শাহাদা, সাক্ষী দেওয়া, কিসের সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আল্লাহর রাসূল, এই সাক্ষী দেওয়া, এই সাক্ষী হল প্রথম রুকুন। রুকুন মানে কি, খুঁটি স্তম্ভ, যা ছাড়া কোন বিল্ডিং কোন ইমারত টিকে থাকতে পারে না, আর রুকুনই সবকিছু নয়, ঘরে শুধু রুকুনই থাকে না আর কিছু থাকে, হ্যাঁ এই যে পাশে পাশে দেয়াল, ওই যে মাঝখানে রুকুন আছে, রুকুন রয়েছে কোনে কোনেতে, আমাদের কি দেয় কোনায় কোনায় কি দেয়, ওই পিলার দেয়, সেই পিলারের ওপরে গোটা বিল্ডিংটা মজবুত থাকে, আর তারপরে কি থাকে, গাঁথনি থাকে না থাকে না, গাঁথনি থাকে, ছাউনি থাকে, তারপরে আপনার কি থাকে, ছাদ থাকে, কিন্তু রুকুন হচ্ছে মেন জিনিস, এটার উপরেই বিল্ডিংটা প্রতিষ্ঠিত থাকে। এইরকম ইসলামের রুকুন হল পাঁচটা, নম্বর এক কালিমা, কালিমায়ে শাহাদা, শাহাদা কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেক বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে এইভাবে কালেমা বলা ঠিক না, কালেমায়ে শাহাদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি বলা হয় ইসলামের কালেমায়ে শাহাদা চায় শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ বলে কালেমায়ে শাহাদাতের নির্যাস কি, ইসলামের সার নির্যাস কি, তাহলে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে আবার এখান থেকে শিরিক বের করেছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শিরিক হবে কি করে? বলছে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, এরকম কেউ বলেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ? তো মাঝখানে একটা কমা আছে, বলছে কমা লেখা থাকে না, তুমি পড়ার সময় তুমি কমাটা দিয়ে নাও, তাহলে শিরিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ স্টপ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো বাক্য, দুটোকে একসঙ্গে তুমি জড়িয়ে বলছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, আরে আল্লাহ মুহাম্মাদ এক করে দিলে। না না, এরকম করে পড়লে হবে না, তো এরকম করে পড়লে তো শিরিক হবে। তাছাড়া শিরিকের জন্য নিয়তের দরকার, তাই না? আমি আল্লাহ মুহাম্মদকে এক জানলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি মুশরিক হয়ে যাবো, এরকম কথা হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো কথা, কোরআনে দুটোই আছে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ আছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কোরআনে। এই দুটোকে একসঙ্গে জড়িয়ে দিয়ে ওলামারা এইভাবে ইসলাম কালেমায়ে শাহাদাতের সার নির্যাস বলে থাকেন। এটা কোন ক্ষতিকর জিনিস না, কিন্তু কোন কোন মানুষ আছে না, সামান্য জিনিসকে নিয়ে বড় করে দেখায়, সামান্য জিনিসকে নিয়ে বড় করে দেখায়, এই বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা হবে না, এতে শিরিক কমক তমক ইত্যাদি বহু কিছু আছে। সেসবগুলো তাহকিক না করে এখন পড়েছে কালেমার পিছনে তাহকিক করতে, অথচ দুটো দুটো হচ্ছে এই দুটো কথা, দুটো বাক্য, আর দুটো বাক্যই কোরআনে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায় আছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্য জায়গাতে আছে, আর কালেমা শাহাদাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, কিন্তু একসাথে এইভাবে জয়েন্ট নেই। কোন কোন হাদিসে আছে সেগুলো হচ্ছে দুর্বল দুর্বল হাদিসে আছে। যেমন একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ঝান্ডা ছিল কালো রঙে, তাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে আপনার লেখা ছিল। অনেকে বলছে যে হাদিস জয়ীফ সহি না, যাই হোক মোট কথা হল যে এটা শিরিক না। তাহলে প্রথম রুকুন কি হল? কালেমায়ে শাহাদা। দু নম্বর রুকুন কি? নামাজ কায়েম করা। নামাজ পড়া না নামাজ কায়েম করা? নামাজ পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য কি? কায়েম করা মানে কি? কায়েম করা মানে প্রতিষ্ঠা করা, তার মানে। আর নামাজ পড়া হল, পড়ে দিলাম, তার কায়েম হলো আর না হলো আপনি আর দেখেন না, খেয়াল করেন না। অন্য কথায় বললে যে যেমন একটা লোক আমাদের অফিসে আসে, আমাদের এই জালসাতে আসে, সেই লোকটা আসে মনে করুন আসে আর যায়, সে কিছুই বোঝে না, এরও আসা, আর একটা লোক আসে কি কথা বলা হচ্ছে খেয়াল করে শোনে মনে রাখে, তারও আসা একরকম। কিংবা মনে করুন যে একটা লোক আসে সে আমাদের ভাষা বোঝে না, কিংবা মনে করুন একটা লোক আসে সে মরার মতো পড়ে থাকে, এসে ঘুমায় তারপরে আবার চলে যায়। এই লোক আর সেই লোক, সজাগ দিলের লোক আর ঘুমন্ত দিলের মানুষ, দুটোকে এক হয়, পার্থক্য আছে। সুতরাং নামাজ কায়েম করা মানে হচ্ছে যে নামাজের যে সিস্টেম আছে তার রুকুন, তার ওয়াজিব, তার মুস্তাহাব ইত্যাদি সমস্ত কিছু পালন করার মাধ্যমে নামাজের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করা, আর নামাজে যা বলছে তা বোঝার নাম হল নামাজ কায়েম করা। নামাজের মধ্যে যা বলছেন তা বুঝতে হবে, তবেই আপনার নামাজে প্রাণ আসবে, আর সেই নামাজ আসলে নামাজ হবে, যেটাকে সালাত বলা হচ্ছে। তো যদি আপনি না বুঝেন তাহলে নামাজ পড়া হবে, আর যদি বুঝে পড়েন তাহলে নামাজ কায়েম করা হবে। নামাজের ভিতরে যদি আপনার মন না থাকে, আপনি নামাজ পড়ছেন আর দোকানের হিসাব করছেন, নামাজ পড়ছেন আর জমি কেনার ফন্দি করছেন, নামাজ পড়ছেন আর রাজনীতির চক্র চালাচ্ছেন, নামাজ পড়ছেন আর বাংলাদেশের আবার আমার পরিবারের কথা ভাবছেন, নামাজ পড়ছেন আর কাফিলের সঙ্গে কিভাবে কথা বলতে হবে ইত্যাদি নানা রকম চিন্তা করছেন, তাহলে সেই নামাজ কি হয়? পড়া হয়, কিন্তু কায়েম হয় না। মসজিদে এলেন, ওঠবোস করলেন, নামাজ পড়া হলো কিন্তু কায়েম হলো না। মোট কথা, নামাজ কায়েম হচ্ছে কি? দ্বিতীয় রুকুন, ইসলামের দ্বিতীয় রুকুন। অতএব নামাজের গুরুত্ব কত সে কথা আপনারা নিশ্চয়ই জানেন। ওলামারা বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিন থাকে না, সে কাফের হয়ে যায়। সুতরাং নামাজের গুরুত্ব খুবই বেশি। যেমন কেউ যদি কালেমা না পড়ে সে মুসলমান হবে, থাকবে না। এই জন্য দ্বিতীয় রুকুন হচ্ছে তাই কাছাকাছি, কালেমার কাছাকাছি যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার দিন থাকবে না। নম্বর তিন, নামাজের পরে গুরুত্ব হচ্ছে কার? জাকাত। আমাদের সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করেন যে ইসলামের রুকুন কয়টা, বলবে পাঁচটা, কি? তখন চট করে বলবে কালেমা নামাজ রোজা হজ জাকাত, কালেমা নামাজ রোজা হজ জাকাত, এটাই সবাই মুখস্থ আছে। বরং আমাদের মনে হয় আমাদের দেশে কায়দাগুলোতে এইভাবে লেখা থাকে, তাই না? বই পুস্তকে এইভাবেই লেখা থাকে, নামাজ রোজা হজ জাকাতটা শেষকালে, ঠিক আছে কিনা? কিন্তু হাদিস অনুযায়ী এবং কোরআনের আয়াতগুলোর গুরুত্ব অনুযায়ী আমরা দেখতে পাই নামাজের পরে স্থান কার। আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন সেখানে কার কথা বলেছেন? রোজার কথা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকা। দেখছেন, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। আগে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, তারপরেই যাকাতের কথা বলেছেন। আর হাদিসেও আছে, আল ইসলাম ওয়ান তাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকা। হাদিসেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরিল ইসলাম যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন ইসলাম কাকে বলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন প্রথম হচ্ছে কালেমা, তারপরে নামাজ, তারপরে যাকাত। কিন্তু হতভাগারা কোত্থেকে পেয়েছে? যাকাতটাকে সর্বশেষে দিয়েছে। হ্যাঁ, যাকাত দেওয়া লাগে না, এই জন্য ওরা বলে কি, সব যাকাত সবারই জন্য নয়, এমনকি আল্লাহ নবী নিজেও যাকাত দেননি, অতএব এটা শেষকালে। তা তো না, কিন্তু আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন নামাজের পরে যাকাতকে, অতএব এটা যেমন ভাবে উল্লেখ আছে সেভাবে উল্লেখ করো, কেন নিজের মন গড়া এরকম উল্লেখ? মোট কথা, তিন নম্বর রুকুন হল যাকাত, চার নম্বর রুকুন হচ্ছে রমজান মাসে রোজা পালন করা। রমজান মাসের রোজা পালন করা হচ্ছে রুকুন। আর পাঁচ নম্বর হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির হজ পালন করা। যাকাতও তাই, যাকাত হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির যাকাত আদায় করা, তেমনি হজও তাই, সামর্থ্যবান ব্যক্তির হজ পালন করা। আচ্ছা, হজ করার জন্য কি যাকাত শর্ত আছে? না, আপনার যাওয়ার ক্ষমতা আছে, যেমন আমরা এখানে কাছে আছি, কাবাঘর আমাদের থেকে কাছে, আমাদের অনেকেই যাকাত ফরজ হয়নি, কিন্তু কাবাঘর যাওয়া পর্যন্ত, অবশ্য এখন তো অনেক রকমের আইন বেরিয়েছে এবং তাতে যাওয়া বিশাল খরচ, কিন্তু কাবাঘর যেতে এখান থেকে কত খরচ? ৯০ রিয়ালে আসা যাওয়া হচ্ছে, ৯০ রিয়ালে আসা যাওয়া হয়ে যাচ্ছে, তারপরে ৪৫ রিয়াল পড়ছে, তাই না? আর যদি অন্যভাবে যান তো ১২৫ রিয়াল ভাড়া দিলেই মক্কা যাওয়া যায়, কিন্তু হজের সময়ে কিন্তু যাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার বিভিন্ন সেখানে থাকার ব্যবস্থা ইত্যাদি আছে, এই জন্য বিভিন্ন আইন কানুন মানতে মানতে আপনার ৬,০০০-৭,০০০ রিয়াল এখন প্রায় খরচ, আতে এখনো কঠিন আছে। কিন্তু তা যদি যাকাত ফরজ না হয়, সে যদি ৫,০০০ রিয়াল জমা করতে পারে হজের জন্য, তার জন্য হজ ফরজ না ফরজ? না ফরজ। যেমন কাবা শরীফের আশেপাশে, বক্কার আশেপাশে যারা আছে তারা পায়ে হেঁটেও যেতে পারে, কিংবা ১০ রিয়াল ভাড়া দিয়ে ঢুকতে পারে। জিদ্দার লোক ১০ রিয়াল ভাড়া মাত্র, জিদ্দা থেকে এসে হজ করে, তাদের জন্য যাকাত ফরজ না। অতএব সামর্থ্যবান মানে কি? সামর্থ্যবান মানে হচ্ছে কাবা ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য, পৌঁছে গেলে আপনার জন্য হজ ফরজ। এই হল ইসলামের পাঁচটা রুকুন। রুকুন মানে গোটা ঘর না, এই ঘরের আরো কিছু আছে যেগুলো না মানলে ইসলাম আপনার থাকবে না। যেমন একটা হাদিসে বলা হয়েছে যে যার আমানতদারি নাই তার দিন নেই, যার আমানতদারি নেই, মানে আমানতদারি কি ইসলামের রুকুন? না, কিন্তু বলা হয়েছে লা ওয়ালা দিন আলিমান লা আমানাত আলা, যার দিন নেই তার, যার আমানত নেই তার দিন নেই। তেমন আমানতদারি থাকলে তবে দিন থাকবে। তো তার মানে এই নয় যে আমানতদারিটাও ইসলামের রুকুন, তা না? জিহাদ, জিহাদ যদি, জিহাদ হচ্ছে ইসলামের একটা ফরজ জিনিস, ইসলামে আছে, যদি কেউ জিহাদকে অস্বীকার করে তা ইসলাম থাকবে? থাকবে না। কিন্তু এখানে পাঁচটা রুকুনের মধ্যে জিহাদ বলা হয়েছে? বলা হয়নি। অনেক ওলামা বলছেন আমরি বিল মারুফ আর নেহিল মুনকার, মানে সৎ কাজের আদেশ, মন্দ কাজে বাধা দেওয়া, এটা যদি ইসলামে না থাকে কারো ইসলাম থাকবে? থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি কোন গর্হিত কাজ দেখবে, খারাপ কাজ দেখবে, তার উচিত কি? ফালি ওয়াইয়ের হু বিয়াদে, হাত দ্বারা পরিবর্তন করবে, শক্তি দ্বারা। ফাইল নামি আস্তাতে ফাবেল ইসানে, যদি না পারে তাহলে মুখ দ্বারা, নিজের জিভ দ্বারা, তার মানে বলে উপদেশ দিয়ে, ধমক দিয়ে না, যেখানে ধমক দেওয়া চলবে চলতে দেবে, আর তাও যদি না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর তার মানে কি? সেই মজলিসে বসা হবে, তাহলে কি করে ঘৃণা হবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর পিছনে লাইসা মিন ওয়ারাই যালিকা হাব্বাতু খারদারিম মিন ঈমান, এর পিছনে আর সরিষা দানার পরিমাণও ঈমান নেই। বোঝা গেল যে আমরি বিল মারুফ নেহিল মুনকার হচ্ছে একটা বৃহত্তর জিনিস, আর এই জিনিস যদি ইসলামের মধ্যে না থাকে তাহলে ইসলাম তার ধ্বংস হয়ে যাবে। অথচ ইসলামের রুকুনের মধ্যে বলা হয়নি। অনেকে বলেছে ৬ নম্বর রুকুন, বুঝতে পারছেন? তো বোঝা গেল এই পাঁচটা জিনিস ছাড়াও আরো অনেক জিনিস আছে যা ইসলামের গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এই পাঁচটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এই পাঁচটিকে রুকুন করা হয়েছে। যেটা হাদিসে জিবরিলে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জবাবে তিনি বিস্তারিত এই পাঁচটা রুকুনই বলেছেন, অন্য কথা বলেননি। ইসলামের রুকুন আবার দুই ভাগে বিভক্ত। এমন রুকুন যা স্তম্ভ, যা ব্যতি রেখে ইমারত গড়েই উঠবে না, একে বলে বুনিয়াদী স্তম্ভ। খুঁটি স্তম্ভের মধ্যে বা দুরকম হতে পারে, এক হচ্ছে বুনিয়াদী আর এক হচ্ছে বুনিয়াদী না, যেটাকে বলা হয় শাখা, মানে একটা হচ্ছে গৌণ এক হচ্ছে অগৌণ। খুঁটিগুলোর মধ্যেই যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই খুঁটি, আর একটা অগুরুত্বপূর্ণ খুঁটি, কিন্তু খুঁটি। এমন রুকুন দুইটি, যেটা মানে গুরুত্বপূর্ণ খুঁটি বা বুনিয়াদী রুকুন, যেটা বুনিয়াদী স্তম্ভ, কয়টা? দুটো, কি? কালেমা আর নামাজ। কালেমা আর নামাজ, এ হচ্ছে এমন দুটি রুকুন যেটা যে বুনিয়াদী। কালেমা না পড়লে আপনার নামাজও হবে না, আপনার জাকাতও হবে না, আপনার রোজাও হজও হবে না। আর দ্বিতীয় রুকুন নামাজ না থাকলেও তাই, নামাজ যদি আপনি না পড়েন তো আপনার জাকাতও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না। এই জন্যই ওলামারা বলছেন যে ব্যক্তি বারো মাস নামাজ, এগারো মাস নামাজ না পড়ে কেবল রমজান মাসে রোজা রাখেও নামাজ পড়ে, তাহলে তার নামাজও হবে না আর তার রোজাও হবে না। এগারো মাস নামাজ পড়ল না বেনামাজি, রমজান এলো তখন আবার নামাজ শুরু করলো। দুঃখের বিষয়, এখনো অনেক চাষি ভাই রমজানের রোজা আসছে চাষের সময়ে, ফলে রোজা ছেড়ে দিচ্ছে, নামাজ পড়ছে কিন্তু রোজা রাখে না, তারা ইসলামের তিন নম্বর রুকুন ছেড়ে দিচ্ছে, তিন নম্বর চার নম্বর রুকুন ছেড়ে দিচ্ছে। এ এক দুঃখের কথা। মোট কথা, বুনিয়াদী রুকুন হলো দুটো, কালেমা আর নামাজ, যে বুনিয়াদী রুকুন ছাড়া অন্য রুকুন পালন হবে না। আর বুনিয়াদী নয় এমন রুকুনগুলো কয়টি? বাকি থাকবে তিনটি, তার মানে হচ্ছে জাকাত, রমজানের রোজা আর সামর্থ্য থাকলে হজ করা। এই তিনটে রুকুন বুনিয়াদী না কিন্তু রুকুন। ওই দুটো থাকলে, যদি এই তিনটের মধ্যে একটা না থাকে, তাও পার পাওয়ার আশা আছে, কিন্তু যদি ওই দুটোর মধ্যে একটা না থাকে আর এই তিনটে সবটাই থাকে, তাহলে কিন্তু পার পাওয়া বড় মুশকিল আছে। এ কথা খেয়াল রাখতে হবে। যদি প্রশ্ন করা হয় যে ইসলামের বুনিয়াদী, ইসলামের রুকুন কয়টা? পাঁচটা। বুনিয়াদী রুকুন কয়টা? দুটা। কি কি? কালেমা আর নামাজ, প্রথম দুটো আর কি, কালেমা আর নামাজ। ব্যাস, এবারে ইসলামের যে রুকুনের কথাগুলো বলা হলো তার দলিল কি, কি কোন দলিলের ভিত্তিতে আপনি এই সাজটা সাজালেন? পাঁচটা রুকুন বললেন, না পাঁচটা রুকুন, প্রথমে কালেমা, তারপরে নামাজ, তারপরে জাকাত, কেন রোজা হলো না, জাকাত শেষ কারণে কেন হলো না? দলিল কি? ওই যে হাদিসে জিবরিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে জিবরিলও বলেছেন, মাল ইসলাম তাহমুল আল ইসলাম ওয়া আনতাশাদা লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্য হাদিসে আছে বুনিয়াল ইসলাম ওয়া আলা খামস, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা জিনিসের উপর, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোন সত্য ইবাদতের যোগ্য নেই, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, সত্যিকার ইলাহ নেই। ঠিক আছে, সত্য কথাটা আছে কালেমাতে? নেই। কিন্তু এটাকে ভরতে হয় কেন? যেহেতু মিথ্যা ইলাহ মজুদ, এই জন্য ওখানে ওই কালেমার ভিতরে এমনিই এসে যায় যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, কারণ বাতিল মাবুদ বহু আছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুহাম্মাদুন আব্দুহু ওয়া রাসূলুহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তার বান্দা। এই বান্দা কেন বলতে হয়? আব্দ কেন বলতে হয়? যাতে করে লোকে ধারণা না করে যে তিনি মাবুদ, যেমন অনেক লোকে মনে করে, ও জার্স পর মুস্তাবিথা উতার পরা হে মদিনামে, কি বলে, নবী বানকা, যিনি আরশে ছিলেন তিনি নবী, নবী হয়ে মদিনায় এলেন, আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়, হায় হায় হায়, একাকার করে দিল, যা আল্লাহ এবং নবীকে এক করে ফেলল, এ কোন কথা, আরশ হতে পথ ভুলে, আবার পথ ভুলে আল্লাহ তালা বা নবীকে পথ ভুলে কোন আরস থেকে পথ ভুলে মদিনায় আসা হয়। মানে কবির কল্পনা দেখুন কেমন, এইভাবে আল্লাহ এবং রাসূলকে নিয়ে তারা লেখালেখি করছে, আমাদের বলতেও মানে ভয় হয়, আশঙ্কা হয় যে কি বলতে কি বলে ফেলছি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হল কালেমার প্রথম রুকুন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতা ইজ যাকাত, যাকাত দান করা, যাকাত দেওয়া, যাকাত আদায় করা, ওয়া হজ্জিল বেত, ওয়া হজ্জিল বেত, কাবা শরীফের হজ করা, ওয়া সাওমে রমাদান, আর রমজান মাসের রোজা রাখা। কোন কোন রেওয়ায়তে আছে হজটা শেষে আছে, এই রেওয়ায়তে বা এই বর্ণনায় রোজাটা শেষে আছে। তো যাই হোক, এই হল পাঁচটা রুকন বুখারী মুসলিমের হাদিসে, যেটা পরিষ্কার করে বলা হয়েছে যে কথাগুলো এতক্ষণ আলোচনা হলো পরপর, সেটার দলিল হচ্ছে, এক হচ্ছে হাদিসে জিবরিল, জিবরিল জিজ্ঞেস করলেন যে ইসলাম কি বলুন, তখন আল্লাহ রাসূল বললেন আল ইসলাম আন তাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে ইকামুস সালাহ ওয়া ইতাউ যাকাত, ওখানে যেটা আছে ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তসুমা রমাদান ওয়া তাহাজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আর দ্বিতীয় হাদিস হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা বিষয়ের উপরে, আর সেই পরপর পাঁচটা কথা বলা হলো। এই হল ইসলাম সম্পর্কে মোটামুটি জানা, যা প্রাথমিকভাবে জানতে হবে সেটা হচ্ছে এই ইসলাম, এই হল মৌলিক জিনিস, বাকি তার দেওয়াল আছে, তার ছাত আছে, বহু কিছু আছে, কিন্তু প্রাথমিকভাবে এই পাঁচটা রুকনের কথা আমাদেরকে মনে রাখতে হবে গুরুত্ব সহকারে, তাহলেই আমরা ইসলাম ঘরে প্রবেশ করে আরো অনেক কিছু জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।